الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এর পূর্বে হয়তো আলোচনা হয়েছে ভুলে গেছি তা হলো আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করা অথবা অন্যের নামে জবাই করা এটা হলো শিরক যেমন কেউ কোন ওলির জন্য অথবা মৃত ব্যক্তির জন্য মৃত ব্যক্তির নৈকট্য লাভের জন্য জবাই করল মৃত ব্যক্তির নৈকট্য লাভের জন্য জবাই করল ওলির নৈকট্য লাভের জন্য জবাই করল কিংবা জাদুঘর বলেছে এটা করতে হবে আর করলো এটা হলো আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করা কথা বুঝতে পেরেছেন এটা হলো এক প্রকার শিরক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আপনি বলুন আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবই রব্বুল আলামিন আল্লাহর জন্য লা শরীকা লা আর কোনো শরীক নেই ও বিযালিকা উমিরতু আমাকে এরই নির্দেশ দেওয়া হয়েছে ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আর আমি হলাম প্রথম মুসলিম তাহলে সালাত কোরবানি জীবন মরণ সালাত কার জন্য আদায় করতে হয় মুমতাজ কোরবানি এবারে আপনি যদি কোরবানি একটা জিনিস জবাই করেন গাওয়ার উদ্দেশ্যে তাহলে এটা আল্লাহর জন্য হলো এই অবস্থায় এটা কি হয়ে গেল ছোট শিরিক না বড় শিরিক বড় শিরিক আর শিরিক হলো দুই প্রকার একটা হলো শিরকে একবার আর আরেকটা হচ্ছে শিরকে আসহর ছোট শিরিক করলে মানুষ জিন্দিগি খারিজ হয় না কিন্তু বহু কমি লাগে না আর শিরকে একবার হলো বড় শিরিক করলে মানুষ জিন্দিগি খারিজ হয়ে যায় আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ মাফ করে না শিরকের মতো গুনাহ আর এর চেয়ে কম স্তরের গুনাহ আল্লাহ যার যাকে চায় তাকে মাফ করবেন সবাইকে না বড় শিরিক মাফ নাই ছোট শিরিক ছোট শিরক সম্পর্কে আবার কেউ কেউ বলেছেন লাশ ছোট শিরক মাফ হয় না কিংবা কবিরা গুনে এগুলো আল্লাহ যদি চায় মাফ করবে আর যদি না চায় মাফ করবে না আল্লাহর ইচ্ছা অনুযায়ী বড় শিরিক কখনো মাফ করবে না মানে যদি কারোর মধ্যে বড় শিরিক থাকে তাহলে সে দিন থেকে খারিজ সে জাহান্নামে যাবে চিরকালের জন্য সে নাজাত পাবে না আর যদি ছোট শিরিক থাকে অথবা কবিরা গুনাহ থাকে যদি আল্লাহ পাক তাকে মাফ না করেন তাহলে শাস্তি উপভোগ করার পরে তারপরে যখন আল্লাহ পাক চাইবেন তখন তাকে তাকে জাহান্নাম থেকে বের করবেন তো অনেকে আছে বলে কোনো অসুবিধা নাই কবিরা গুনাহ মাফি মুশকিল ঠিক না বলে কবিরা গুনাহ কোনো অসুবিধা নেই একদিন একদিন তো জান্নাতে যাব আপনি কয়েকদিন জাহান্নামে থাকবেন বলতে পারবেন জাহান্নামের একটা দিন যদি আখিরাতের দিনের অনুমান হয় পরিমাণ অনুযায়ী হয় তাহলে কতদিন হবে আখিরাতের একদিন ইয়াউমুল কিয়ামাহ 50,000 বছরের দিন তো জাহান্নামের দিন তো এরকম হবে আস্তাগফিরুল্লাহ আল্লাহ মাফ করুক আর ওখানে দিন কি সব সময় শাস্তি হচ্ছে যারা যাকাত প্রদান করে না তাদের শাস্তি হবে 50,000 বছরের দিন দিনে শাস্তি হবে নিয়মতান্ত্রিক যেভাবে আসে হাদিসে পরে শাস্তি উপভোগ করার পরে একদম রাষ্ট্রে রাষ্ট্রে যখন ফয়সলা হবে তখন তারা দেখবে তাদের পরিণাম কোথায় যদি আল্লাহ পাক লাস্টে মাফ করে দেন তাহলে যাবে কোথায়? জান্নাতে। আর যদি মাফ না করেন তাহলে যাবে কোথায়? জাহান্নামে। কিন্তু তাদের শাস্তি হবে 50,000 বছরের দিনে। ইন্নাল্লাহি ওয়া ইন্নাহু রাজিউন। তাই যে কোনো শাস্তিকে কবিরা গুনাহকে আপনি তুচ্ছ ভাববেন না, ওটার কোনো অসুবিধা নেই, একদিন একদিন তো জান্নাতে যাব। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে না, 1 ওয়াক্ত না পড়া এটা কবিরা গুনাহ, সগীরা গুনাহ, সব পড়ে কিন্তু ফজর নামাজ পড়ে না, বুঝলেন? ফজর পড়ে না। এখানে যারা আছেন সবাই ফজর পড়েন? যারা পড়ে না, যদি আমি জিজ্ঞেস করি ঠিক না, আপনি যদি ফজর না পড়েন তাহলে আপনার মধ্যে ছোট গুণা পাওয়া গেল না, বড় গুণা পাওয়া গেল না? বাকি দেখেন কবিরা গুণা, যেমন চুগলি করা, চুগলি কবিরা গুণা না সহিহ গুণা? গীবত করা কবিরা গুণা না সহিহ গুণা? কবিরা গুণা। সহ কারো মাল আত্মসাৎ করা কবিরা গুণা না সহিহ? চুরি করা কবিরা? সহ সুদ খাওয়া কবিরা না সহিহ? ঘুষ খাওয়া সহিহ না কবিরা? এই সব কবিরা গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর সবার আগে যে কবিরা গুনাহ তা হচ্ছে 5 ওয়াক্ত সালাতের মধ্যে 1 ওয়াক্ত মিস করা অথবা 2 ওয়াক্ত। লাস্টে অনেক কি পাওয়া যায় বলে 5 ওয়াক্ত পড়ি, হিসাব করে ওয়াহিদ নেই গালারা, 4 আর 5 নাই, পাওয়া যায় কিনা এরকম? এরকম যেন না হয়, নিয়মিতই যেন আমরা সালাত পড়ি 5 ওয়াক্ত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তাহলে আল্লাহ ছাড়া অন্যের জন্য জোগাই করা, এটা কি বলেন আপনারা, ছোট শিরিক না বড় শিরিক? বড় শিরিক। এখানে আরো 2টি আয়াত পেশ করা হয়েছে, আমি ওগুলো বলবো না। এরপর হাদিস, সহি মুসলিমের হাদিস, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, হাদাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি আরবাই কালিমাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 4টি কথা বলেছেন, 4টি হাদিস, 4টি বাক্য। একটা হলো লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ ওই ব্যক্তির উপর লানত করুন যে আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে, আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে। 2, লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাই, আল্লাহ লানত ওই ব্যক্তির উপর যে তার মা-বাবার উপর লানত করে, মা-বাবাকে গালি দেয়। 3, লাআনাল্লাহু মান আওয়া মুহদিসা, আল্লাহ লানত ওই ব্যক্তির উপর যে কোন নবী নতুন আবিষ্কারককে বিদাতিকে আশ্রয় দেয়, কারণ করে আল্লাহ লানত যে দেশদ্রোহিতা করে, মুসলিম দেশদ্রোহিতা, যেমন সৌদি আরব একটা কথা বললাম, সে হলো মুহদিস, বেদাতি আমল করে সেও মুহদিস, যে বেদাতিকে আশ্রয় দেয় তার উপর আল্লাহ লানত। 4, لعن الله من غير منار الارض, ওই ব্যক্তির উপর আল্লাহ লানত যে জমির সীমানা পরিবর্তন করে, এই তাই 4 ব্যক্তির উপর আল্লাহ লানত। তো প্রথমে যে কথা এখানে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা হলো لعن الله من ذبح لغير الله, ওই ব্যক্তির উপর আল্লাহ লানত যে আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে, বুঝতে পারলেন? এটা কিন্তু আমাদের দেশে চলে বেশি, যেমন আসলো সৌদিতে আসার আগেই মানত করে আসে, যদি সৌদিতে চলে যেতে পারি তাহলে প্রথম বেতন 7,000 মাজারে দিব, ছোট শিরিক না বড় শিরিক? বুঝতে পারলেন? এইগুলো একটা, এই শিরিক থেকে আপনাকে বাঁচতে হবে, খবরদার, মানুষের কাছে প্রচুর প্রচার করা দরকার। পীরকে খুশি করার জন্য কিছু দিয়ে, বাবা সৌদি গেলে প্রথম বেতন ঈদকে দেব, ঈদের নৈকট লাভের জন্য। মৃত কেন জিন্দা যদি হয়, আগে কামড়ানো বলেছেন নিবলি বলেনি, নৈকট্য লাভের জন্য যদি হয় তাহলে এটাও শিখ। অনেকে এরকম আছে মা বাপকে মারপিটও করে। আপনারা হয়তো ইদানিং দেখছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে, আস্তাগফিরুল্লাহ আলাযীম, বাইরে নয় বাংলাদেশে হচ্ছে, যেটা পূর্বের একজন কল্পনাই করত না এরকম কাজ বর্তমানে হচ্ছে। তাহলে বেদাত যে করে তার অবস্থা কি? বেদাতিকে আশ্রয় ধরে যদি এরকম হয় তাহলে যে বেদাত করে তার উপর কি আল্লাহ লানত হবে না? ও তো সরাসরি বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক নতুন আবিষ্কৃত আমল হচ্ছে বিদআত, আর প্রতি বিদআত হচ্ছে গুমরাহি, আর প্রতি গুমরাহির ঠিকানা কোথায়? জাহান্নাম। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহ আমাদের হেফাজত করুন। আপনি বেদাত করবেন না, বেদাত থেকে আশ্রয় দিবেন না, বেদাত থেকে সাহায্য করবেন না। তিনটে জিনিস, বেদাত করতে নাই, বেদাত থেকে আশ্রয় দিতে নাই, আর একটা কোনটা? বেদাত থেকে সাহায্য করতে নাই। কারণ বেদাত থেকে যদি আপনি সাহায্য করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অমান্য হলো। আল্লাহ বলেছেন, ওয়ালা তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহের কাজে আর জুলমের কাজে সাহায্য করে সহযোগিতা করো না। তো যে বেদাতি বেদাত করে আপনারা নিজেরা বুঝবেন, অনেকটা আমাদের নিজেদেরকে বুঝতে হয়। দিন শিখার জন্য আসা উচিত, মন একদিন বসো না তো ছেড়ে দিবেন না ক্লাস, ক্লাসে আসবেন, কিছুদিন যাচাই বাছাই করুন, যাচাই না করলে মন ফ্রেশ হয় না, যাচাই করার পরে যখন বুঝে আসবে অটোমেটিকলি আপনি বেদাত ছাড়বেন। অনেক লোক আছে বেদাত জীবন বলে একদম শুরু থেকে করে আসছে, কিরকম ছাড়ে, এরকম হয় নাকি? না, আপনি ছাড়বেন না বেদাত, না না, আপনি বেদাত ছেড়ে দিবেন। বেদাত কিরকম ছাড়বেন? ক্লাসে আসবেন, যাচাই বাছাই করবেন, যাচাই না করলে আপনার মনে যে গুমরাহি আছে, কপটতা আছে, সে কপটতা দূর হবে না। যাচাই করতে হয়, একটু উদাহরণ করতে হয়, কোরআন সুন্নাহ বুঝতে হয়। আপনি বলে দিলেন না যে এখানে গেলে তো সেই রকম কথা বলে তা আসবোই না, তাহলে হক বুঝে যাবে? আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন এমন সমাজে আছেন যেখানে বাচ্চিত এরকম বাংলাদেশের মতো বেদাত আর শিখ হয় না। অনেকটা হয় আছে, কিন্তু ওগুলা হচ্ছে আরেক ব্যাপার, কিন্তু সাধারণ মতো এখানে কয়টা কবর পাকা আছে? এখানে কয়টা কবরে বাতি জ্বলে? কয়টা বিল আছে? কয়টা বিলের দরবার আছে? কয়টা হু হু হু জায়গা আছে? কয়টা লাফালাফি করে না এরকম? কত বিলের দরবার আছে এখানে? আছে কয়টা কুমিরের দরজা? আছে কয়টা মাছের দরজা? আছে দুর্গা, দুর্গা সমান আগে দুর্গা, কয়টা কবুতরের দুর্গা আছে? আলহামদুলিল্লাহ বাচ্চি এগুলি নাই, ঠিক না? মানুষ কি ওখানে গিয়ে এরকম, কেউ কেউ তো একদম সরাসরি মানে বিভিন্ন মাজারে গিয়ে বাংলাদেশ সরাসরি সিজায় পড়ে যায়। কোন কোন জায়গায় দেখা যায় বাংলাদেশে কোন কোন পীরের সামনে গিয়ে তার পা আমার বসা আছে, সরাসরি সিজদা করে, আছে না? কিন্তু আলহামদুলিল্লাহ সৌদি আরব বাহ্যিক এজাবৎ এগুলি থেকে আমরা আপাতত দেখতে পাচ্ছি এগুলি থেকে মুক্ত, এখনো মুক্ত, ঠিক না? কিন্তু তাদের মধ্যে অন্য কিছু থাকতে পারে, ওইটা আমরা বুঝি, কিন্তু বাহ্যিক যেসব ইবাদত যত পূজা হয় আস্তাগফিরুল্লাহ ওইগুলো থেকে অনেকটা মুক্ত তারা। তো এই সমাজে এসে যদি মানুষের আকীদা ঠিক না হয় তাহলে বাংলাদেশের থেকে যারা আছে ওখানে ওদের আকীদা কিরকম ঠিক হয়? তবে আল্লাহ যাদেরকে হেদায়ত দেন, বাংলাদেশে অনেক মানুষ হেদায়ত পাচ্ছে যারা হক যাচাই করছে, হক না হক যাচাই করছে, তারা অনেকেই শিরিক ছাড়ছে না, অনেকেই পীরবুজা ছাড়ছে, অনেকেই পীরতন্ত্র ছাড়ছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আমরা যারা সৌদি আছি আমরা কেন ছাড়বো না? আপনি বেদাত করবেন না, বেদাতিকে আশ্রয় দিবেন না, বেদাতিকে সাহায্য করবেন না। আপনি যদি দেখেন এই প্রতিষ্ঠানে দিলে বেদাত আরো ছড়িয়ে পড়বে, বেদাতে সহযোগিতা হবে, বেদাতে প্রচারে সহযোগিতা করা হবে, আপনার জন্য এরকম করা জায়েজ হবে? ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আস্তে আস্তে আপনারা আরো শুনবেন ইনশাআল্লাহ, কিছু বেদাতের চিত্র আপনাদের সামনে পরবর্তী তুলে ধরা হবে। আরেকটা হলো এই হাদিসের অংশ, লাআনাল্লাহু মান গায়্যারা মানাহুল আরদ, আল্লাহ লাআনাত তাদের উপর বা ওই ব্যক্তির উপর যে জমির মানার মানে সীমানা পরিবর্তন করে, কিরকম করে? আস্তে আস্তে করে হাইট জানে অথবা আধার এরকম, অথবা জবরদস্তি দখল করে, জোর বেশি, গোষ্ঠীর বড়াই বেশি, অথবা দলের বড়াই বেশি, অথবা শক্তি বেশি, অথবা পয়সার বড়াই বেশি, আরেকজনের জমি দখল করে নিল, জবরদখল, আল্লাহ এই ব্যক্তির উপর। তুমি হয়তো দুনিয়ার শাস্তি থেকে দুনিয়াতে হয়তো আল্লাহ পকড়াও করলো না, তোমাকে উপকার দিল, তুমি খুব মজবুত, যার উপর তুমি জুলুম করেছো সে হয়তো বদুয়া দিল, কিন্তু সরাসরি আল্লাহ তোমাকে পকড়াও করেনি, তুমি এরকম রমরা আমি, হ্যাঁ আমি হকের উপরই আছি, আস্তাগফিরুল্লাহ, এটা হক না, আল্লাহ পাক তোমাকে ঢিল দিচ্ছে। পৃথিবীতে আল্লাহ পাক কাফিরদেরকে বেশি দেয়, বেশি দেয় না? দেখবেন পৃথিবী সারা পৃথিবীতে কান তবু যেমন বাহ্যিক তার দোয়া যেমন কবুল হচ্ছে না, এরকম অনেক সময় দেখা যায়, তুমি বলো হ্যাঁ আমি ঠিকই আছি, ওই ওর বদুয়া দিকে লাগে না, আরো এরকম বলে, শোনো আল্লাহ পাক তোমাকে অবকাশ দিচ্ছেন, ঢিল দিচ্ছেন, যখন ধরবেন তোমাকে তখন আর ছাড়বে না। এই জন্য আমাদের সকলকে এই জিনিসটা বোঝা দরকার, আল্লাহর আফরমান থেকে আমাদের সকলকে দূরে থাকা দরকার, কেউ যেন কারো উপর জুলুম না করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কারো এক বিঘত পরিমাণ জমি ছিনিয়ে নেয় তাহলে আল্লাহ পাক তাকে কাল কিয়ামতের দিন সাতবক জমি দিয়ে তার গলায় বেড়ি পড়াবেন। তুমি বলেন জুলুম করছো আর আবার বড়ত্ব দেখাচ্ছ, আল্লাহর পকড়াও, যখন আল্লাহ পাক পকড়াও করবে, দুনিয়াতে হয়তো আল্লাহ পাক ঢিল দিলে, দুনিয়াতে যদি আল্লাহ পকড়াও করে নেয় ভালো, তোমার গুনাহ কথা হয়তো আল্লাহ মাফ করবে, কিন্তু যদি দুনিয়াতে আল্লাহ পকড়াও না করে তাহলে তুমি মনে করো না আমার ইজ্জত বাড়লো, আমাকে আল্লাহ ভালো পায়, দয়া এরকম করো না, আল্লাহ আমাদের হেফাজত করুন। কথা বুঝতে পারলেন? এই হাদিস কি দ্বারা আমরা কয়টা কথা জানলাম? চার জনের উপর আল্লাহ পাক লানত করেন, একজন যে আল্লাহ ছাড়া অন্যের জন্য দোয়াই করে, আরেকজন যে তার মা বাবার উপর লানত করে, আরেকজন ওই ব্যক্তি যে বেদাতিকে আশ্রয় প্রদান করে অথবা রাষ্ট্রদ্রোহীকে, বিভিন্ন অর্থ আছে তার, আরেকজন যে জমির সীমানা পরিবর্তন করে। আল্লাহ আমাদের সকলের হেফাজত করুন, সব রকমের শিরক যাবতীয় শিরক থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।